আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে, সেটি হলো আমরা সবাই কোথায় যেতে চাই, আমাদের গন্তব্যস্থল কোথায়? বলেন দেখি। জান্নাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিন। আমরা সবাই যেতে চাই জান্নাত। আচ্ছা, জাহান্নামে যেতে চান এরকম কে কে আছেন? জাহান্নামে যেতে চান কেউ? আল্লাহ আকবার। একজন একজন ভাই, একজন বোন জমিনে খুঁজে পাওয়া যাবে না যিনি জাহান্নামে যেতে চান। আমরা সবাই যেতে চাই জান্নাতে। আচ্ছা, জান্নাতে তো যেতে চাই, কি সহজভাবে যেতে চাই না কঠিনভাবে যেতে চাই? একটা হইলো সোজা, কোনো হিসাব কিতাব নাই, চিন্তা পেরেশানি নেই, সোজা যাই ঢুকে যাবে। আরেকটা হইলো যাইতে হইলে অনেক হিসাব নিকাশ কৈফিয়ত অনেক কিছু দিয়ে তারপরে ঢুকতে হবে। আর আমরা কোন পদ্ধতিতে ঢুকতে চাই? সোজা ডাইরেক্ট যাই ঢুকে যাবো ইনশাআল্লাহ। কেন এত অধিকার কেন আমাদের যে আমরা ডাইরেক্ট যাই ঢুকে যাবো? কিভাবে পাইলাম বলেন দেখি। প্রথম কথা হইলো, এটা তো আমাদের বাপের বাড়ি, কি বলেন? বাপের বাড়ির ছেলেরা ঢুকমু, আবার তত চিন্তা পেরেশানি কিসের? কি ঠিক আছে না? আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? প্রথম তো আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা দুইজনেরই জান্নাতে দিয়েছেন। তা আব্বা আম্মা যেখানে, আমরা সরাসরি সেখানে চলে যাবো ইনশাআল্লাহ, কি বলেন? কিন্তু একটা মাসালা জানতে হবে, বাবা মা যে আকীদার, বাবা মা যে চিন্তা চেতনার, ছেলে মেয়ে যদি ওই আকীদার ওই চিন্তা চেতনার না হয়, তাহলে ওয়ারেসি সম্পত্তি থেকে মাহরুম হয়ে যায়, সম্পদ পাবে না। তাহলে আমাদের আব্বা আমাদের আম্মা আদম আলাইহিস সালাম যেই আকীদার যেই মানহাজের যেই চিন্তা চেতনার, তার সাথে যদি আমাদের না মিলে জান্নাত পাওয়া মাহরুম, ওয়ারেসি সত্য থেকে মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পরে বলে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ الله পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى, পরবর্তীতে জমিনে তোমার সন্তানদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে হুদা আসতে থাকবে, হেদায়েত আসতে থাকবে। মানে তুমি কোন আকীদার উপরে ছিলা, তুমি কোন মিল্লাতের উপরে ছিলা, তুমি কোন বিশ্বাসের উপরে ছিলা, এই বিশ্বাসটা দুনিয়াবাসীকে জানাই দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য কিতাব আসবে, অসংখ্য নবী রাসূল আসবে। পামান তাবিয়া হুদায়া, যারা এই আকীদা এই বিশ্বাস এই আমল এই দাওয়াতকে যারা অনুসরণ করবে, যারা মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা এমন ভাবে সোজা জান্নাতে চলে আসবে, কোন ধরনের চিন্তা পেরেশানির সম্মুখীন হওয়া লাগবে না। সুবহানাল্লাহ, তারা সোজা চলে যাবে তাদের বাপের বাড়ি, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا, তবে যারা ওই বাপের আকীদার সাথে যাদের আকীদার মিল নেই, বাপের মানহাজের সাথে যাদের মিল নেই, বাপের দ্বীনের সাথে সন্তানের যাদের মিল হবে না, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এদের কপালে জান্নাত জুটবে না, এরা চলে যাবে অন্যদিকে, এরা আসহাবুন নার হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কথা হলো, জান্নাতে যেতে হলে বাপের আকীদার সাথে, আদম আলাইহিস সালামের আকীদার সাথে, মানহাজের সাথে আমাদেরও মিল থাকতে হবে। জান্নাতে যেতে হলে সহজ পন্থায় জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্বটা বেলায়েতটা গভীর করা। আল্লাহর সাথে বন্ধুত্ব যার যত বেশি সে তত সহজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কারণ বন্ধু হইলে এটার মালিক, বন্ধুর জান্নাত আপনি ঢুকে যাবেন, চিন্তা কিসের? কদিন আগে আমরা মৌলভী বাজার গেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। তা আমি যেই মসজিদে সবসময় তাফসির করি, তো ওই মসজিদের সভাপতি সাহেব যিনি, ওই ভাই লন্ডনে থাকেন, ওই ভাইয়ের একটা রিসোর্ট আছে, ওই ভাই একা না আরো অনেকে মিলে একটা রিসোর্ট অনেক সুন্দর, ওখানে এক একটা রিসোর্টে ঢুকতেই 700 টাকা 1000 টাকা খালি ঢুকার জন্য ফি দিতে হয়। মানে ভিতরে অনেক সুন্দর করে সাজানো, নদী আছে, বিভিন্ন বাগান আছে, বিভিন্ন কিছু আছে, মানে এখানে একটা পার্কের মতো অনেক সুন্দর করে সাজানো একটা রিসোর্ট। এখন আমি তো গেছি মালিকের মেহমান, মানে ওই রিসোর্টের যিনি মালিক ওই মালিকদের আমি মেহমান। আমি যখন গেছি আমার গাড়ি, কেউ কোথা থেকে আসছি, কেন আসছি, কেন ঢুকতে চাই কিছু জিজ্ঞাসা করে নাই, এবং আমাকে স্বাগত জানানোর জন্য ভিতর থেকে কর্মচারীরা সবাই এসে আরো বসে আছে। আর অন্য একজন যদি সেখানে যাইতো তাহলে কিন্তু প্রথমে কত টিকিট কাটেন, তারপরে কত কোথা থেকে আসছেন, আরো হুজুর মানুষ দাড়ি টুপি দেখা যাইতেছে নাকি কি করে ভিতরে যায়, অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ অনেক কিছু হইতো। কিন্তু দেখেন আমাকে কিছুই করলো না, আরো উল্টা মেহমানদারি। কেন? ওই কর্মচারীরা সবাই জানে যে আমাদের মালিকের, আমাদের বসের মেহমান। এই জান্নাতের ভিতরে ঢুকতে গেলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্কটা গভীর হয়ে যায় তাহলে কেউ তো জিজ্ঞাসা করবেই না, বরং জান্নাতের ভিতর থেকে সবাই ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য বসে থাকবে। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কয়টা জিনিস লাগে বলেন দেখি? আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চান, বন্ধুত্ব করতে চান কিনা, আল্লাহর ওলি হইতে চান? অনেকে চায় না, অনেকে কয় না ওলি হওয়ার দরকার নাই। কে ওলি হইতে চান? অবশ্যই চাই। ওলি হইতে হলে কয়টা জিনিস লাগে? দুটা জিনিস লাগে। আল্লাহ পাক সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো যারা আল্লাহর আউলিয়া হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধুরা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো পেরেশানি চিন্তা নাই। আল্লাহর ওলি হতে হলে পরের আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন দুইটা জিনিস লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো ঈমান, দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ, ঈমান আর তাকওয়া এই দুটাই ওলি হওয়ার মাধ্যম, কোন ব্যক্তি ওলি হওয়ার মাধ্যম না। মানে আল্লাহর ওলি হইতে হইলে কোন ব্যক্তি ধরতে হয় না, কোন ফির ধরা লাগবে না, কোন বুজুর্গ ধরা লাগবে না। ওলি হইতে হইলে, ওলি হইতে হইলে দুইটা জিনিস ধরতে হবে, একটা হইলো ঈমান আর একটা হইলো তাকওয়া। এই দুইটা যার যত বেশি সুন্দর, যার যত বেশি মজবুত, যার যত বেশি বিশুদ্ধ, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভেলায়াত, আল্লাহর ওলি, তাই সে তত বড় আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ পাক এই দুইটা বিষয় বলছেন, একটা ঈমান আর একটা তাকওয়া। আচ্ছা এই দুইটা জিনিস থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? ঈমানের জায়গা কোথায়? কালবের ভিতরে। ঈমান কিন্তু বাইরে থাকে না, ঈমান থাকে ভিতরে, কালবের ভিতরে। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া থাকে কালবের ভিতরে। তাহলে ঈমান আর তাকওয়া যেই দুটি ওলি হওয়ার যোগ্যতা, এই দুটাই থাকে ভিতরে, বাইরে দেখা যায় না। এই জন্য দুনিয়ার কোন মানুষকে ওলি হিসাবে ঘোষণা দেওয়া যায় না। দুনিয়ার কোন মানুষকে উনি আল্লাহর ওলি এই কথা ঘোষণা দিতে পারবেন না। এই কথা ঘোষণা দিলে আপনি গায়েবের বিষয়, এলমে গায়েবের বিষয় আপনি হাতে নিয়ে নিছেন, আপনি তাগুত হয়ে যাবেন। আপনি জানলেন কি আপনি উনি যে আল্লাহর ওলি? কারণ ঈমানও থাকে অন্তরের ভিতরে, তাকওয়াও থাকে অন্তরের ভিতরে, দুটোই গোপনীয় জিনিস, এটা বাইরে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার ঈমানের কি অবস্থা, তার তাকওয়ার কি অবস্থা আর কেউ জানে না। এই জন্য ঈমান আর তাকওয়া গোপনীয় বিষয় হওয়ার কারণে জমিনে কাউকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়ার কোনো সুযোগ, কিন্তু বাংলাদেশে আমরা দিন না জানার কারণে, কোরআন না বোঝার কারণে, সুন্নাহ না বোঝার কারণে বাংলাদেশে ঘাটে ঘাটে রাস্তা রাস্তায় ওলি, আর বিশেষ করে যেখানে ইনকাম ভালো সেখানে ওলি বেশি, বিশ্ব রোডের পাশে পাশে ওলি বেশি, রেল লাইনের পাশে ওলি থাকে না, কারণ রেল লাইনে ইনকাম একটু কম, কারণ ট্রেন তো দাঁড়ায় না, আর বাসের পাশে হইলে বাস দাঁড় করানো যায়। এই জন্য সব আল্লাহর ওলির আস্তানা হয় বিশ্ব রোডের পাশে, কিন্তু রেল লাইনের পাশে বেশি যায় না, বা একটু দূরে ভিতরের দিকে যায় না। অর্থাৎ এই ওলির ঘোষণা দিয়ে মানুষকে ব্যবসা করার কৌশল, মানুষকে গোলাম বানানোর, মানুষকে তার চাকর বানানোর, তার অনুগত বানানোর কৌশল। এজন্য আলহামদুলিল্লাহ যারা দিন বুঝছে, কোরআন বুঝছে, সুন্নাহ বুঝছে, পুরা মধ্যপ্রাচ্য ঘুরে দেখেন একজন আল্লাহর ওলি, ঘোষণা দেওয়া ওলি খুঁজে পাবেন না। সৌদি আরবে কোন আল্লাহর ওলি নাম শুনছেন যে ফির সাহেব মক্কা মুকাররমা, ফির সাহেব মদিনা মুনাব্বারা, ফির সাহেব রিয়াদ, ফির সাহেব দাম্মাম, ফির সাহেব আল কাসিম, ফির সাহেব বাহরাইন, ফির সাহেব কাতার, ফির সাহেব কুয়েত, এরকম নাম শুনছেন? তো ওই দেশে এত বড় বড় আলেম, এত বড় বড় দিনদার মুত্তাকিন, একজন ফির সাহেব তৈরি হয় না কেন, একজন আল্লাহর ওলি হয় না কেন? কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন বুঝে, আমরা আল্লাহর দিন বুঝি নাই। দিন না বোঝার কারণে আমাদের এই বোকা মানুষগুলাকে দিয়ে কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা করে খায়। এই জন্য প্রথম কথা হলো আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা দুইটা, একটা ঈমান আর একটা তাকওয়া। রমাদান মাস, এই সাহারু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক উম্মতকে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন, সিয়াম দিয়েছেন, কিন্তু সাহারু রমাদান সবাইকে আল্লাহ পাক দেন নাই। প্রত্যেক জাতিকে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে যেমন সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ওইভাবে ফরজ করা হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল উম্মতের উপরে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছিলেন। কিন্তু সাহারে রমাদান, রমাদান মাস এই বরকতময় একটা মাস, মহাবরকতময়, খালি বরকতময় না, মহাবরকতময় একটা মাস। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো উম্মতকে দান করেন নাই, খাস করে শুধু উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কেন দান করেছেন এবার বলেন, যে অন্য উম্মতদেরকে আল্লাহ দিলেন না, আমাদেরকে দিলেন কেন? কারণ আছে না অবশ্যই, কারণ কি? আল্লাহ আমাদেরকে এত খাতির, এত মহব্বত করলেন কেন? যে এই খাতির করার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হইল আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি, লিতাকুনু শুহাদা আলান নাস, কিয়ামতের ময়দানে তোমরা সমস্ত মানুষের উপরে সাক্ষ্যদাতা হবে, সমস্ত মানুষের উপরে তোমরা সাক্ষ্যদাতা। এখন সাক্ষ্যদাতা যারা হবে তাদের মর্যাদা, তাদের পাওয়ার, তাদের তো কিয়ামতের ময়দানে আলাদা একটা সম্মান। এখন এই সম্মান লাভ করতে হলে অনেক আমল দরকার, তার অনেক বেশি বেশি ফজিলতের জিনিস থাকা দরকার। কিন্তু ফজিলতের জিনিস থাকবে কেমনে? উল্টা এই যুগের মানুষগুলো হায়াতের দিক থেকেও দুর্বল, শারীরিক কাঠামোর দিক থেকেও দুর্বল। আপনার আদম আলাইহিস সালামের হায়াত ছিল কয় বছর? 1000 বছর। নূহ আলাইহিস সালামের 950 বছর শুধু দাওয়াতে কাজ করছেন, তাহলে হায়াত কত ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন। তাহলে ওই যুগের মানুষগুলোর হায়াত ছিল এত বেশি, আর আমাদের হায়াত হলো কয় বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, 60 এবং 70-এর মাঝামাঝি আমার উম্মত। তাহলে যদি হয় 1000 বছর, আমাদের হায়াত হয় 60-65 বছর, কত কম দেখছেন, কোথায় আর কোথায়। আবার দেখেন আদম আলাইহিসসালাম লম্বা ছিল কয় হাত, গড়ে মিলাইলে ধরেন তিন হাত, লম্বা খাটো মিলাইলে গড়ে তিন হাত। তাহলে আদম আলাইহিসসালাম ষাট হাত, আমরা হয়েছি তিন হাত, কয় ভাগের এক ভাগ জি, বিশ ভাগের এক ভাগ। তাহলে শারীরিক দিক থেকেও দুর্বল আর হায়াতের দিক থেকেও দুর্বল। এই দুর্বল জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের দিক থেকে বৃদ্ধি করানোর জন্য আল্লাহ পাক খাস করে সাহারে রমাদান দান করেছেন। যেটা আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম যে জান্নাতে যেতে হলে দুইটি জিনিস যদি আমরা ঠিক করতে পারি, দুইটি জিনিস যদি উন্নত করতে পারি, তাহলে আল্লাহর ওলি হয়ে আল্লাহর বন্ধু হয়ে সোজা কোনো প্রকার ভয় ভীতি চিন্তা পেরেশানি ছাড়াই জান্নাতে চলে যাওয়া যাবে। আল্লাহর ওলি হতে হলে দুইটা জিনিস লাগে, ইমান আর তাকওয়া। এই রমাদানের মাধ্যমে রমাদানের যতগুলো ইবাদত বন্দেগি যা আছে এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন গোলামকে আল্লাহর একজন বান্দাকে আল্লাহর পরিপূর্ণ ওলি বানাই দেন। সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা ইবাদত, রমাদানের প্রত্যেকটা ইবাদত ঈমান এবং তাকওয়ার সাথে জড়িত, ঈমানের সাথে জড়িত এবং তাকওয়ার সাথে জড়িত। অর্থাৎ রমাদান মাসের এই ইবাদত বন্দেগুলো করলে তার ঈমান বিশুদ্ধ হয়ে যায়, তার তাকওয়া পরিপূর্ণ হয়ে যায়। তাহলে ঈমান আর তাকওয়া যদি পরিপূর্ণ হয় আল্লাহর এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব তার অনেক ঊর্ধ্বে উঠে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাহারা রমাদানের ব্যবস্থা করেছে। আরেকটি বিষয় আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য উম্মতদেরকে সাহারা রমাদান দেন নাই, দিচ্ছেন কাদেরকে, আমাদেরকে। তো খাস করে আমাদেরকে দেওয়ার কারণ কি, আমাদেরকে দেওয়ার কারণ যে প্রথম বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুর্বল করে বানাইছেন। পূর্বেকার উম্মতদের হায়াত ছিল অনেক লম্বা, অনেক হায়াত ছিল, এক একজন 800, 900, 1000 বছর। আবার এক একজনের আকৃতি লম্বা ছিল আপনার সেই 50 হাত 60 হাত এরকম লম্বা লম্বা। আর আমরা তাদের তুলনায় শারীরিক দিক থেকেও একেবারে ছোট, আবার হায়াতের দিক থেকেও একেবারে কম। কিন্তু আমাদের মর্যাদা আমাদের সম্মান কেয়ামতের ময়দানে অনেক বেশি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন সুহাদা আলান নাস, আমরা হব দুনিয়ার সমস্ত মানুষের উপরে সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। এখন সম্মান বেশি আমল কম, তো এই সম্মান যদি হয় তাহলে তো কেয়ামতের ময়দানে অন্য উম্মতরা বলবো যে এদের হায়াত কম, এদের সম্মান, এদের আমল কম, এরা আবার আমাদের উপরে নেতৃত্ব দেখি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই উম্মত মরিচ ছোট কিন্তু জাল হইব খুব বেশি। ছোট্ট মরিচ চিনেন না কি বলেন আপনারা এগুলারে? হ্যাঁ, মরিচ একবারে ছোট ছোট কিন্তু জাল খুব বেশি। আমাদের হায়াত কম, শরীর ছোট, কিন্তু পূর্বেকার উম্মতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ব্যবস্থাপনা করেছেন যে অল্প হায়াতের মধ্যে এমন বরকতময় আমল দিয়ে দিয়েছেন, এক মাস আমল করলে আমাদের হায়াত কয়েক হাজার বছর বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমাদানের ভিতরে আল্লাহ পাক রেখেছেন লাইলাতুল কদর। যদি একটা লাইলাতুল কদরে আমরা পাই, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, একটা লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে, হাজার হাজার বছরের চাইতে রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। একটা লাইলাতুল কদর পাওয়া মানে আমার হায়াত অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যদি জীবনে 50টা পাই, যদি মিনিমাম ধরেন এক রমাদানে 1000 বছর আমার হায়াত বাড়ে, 50 রমাদান পাইলে 50,000 বছর আমার বাড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কে কে আমাদের ময়দানে আমাদের সাথে লাগে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রত্যেকটা আমলের মধ্যে এত বরকত দিচ্ছেন, এই উম্মতের আমলের মধ্যে একেবারে সর্বনিম্ন গণনায় শুরু হয় দশ থেকে, নয় পর্যন্ত গণনায় নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা হাসানা কাজ করবে, একটা ছোট্ট আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আর প্রতিদান দশ গুণ পর্যন্ত বাড়াই দেন। সুবহানাল্লাহ, দশ গুণ বৃদ্ধি করে দেন, অর্থাৎ দশ থেকে তার গণনা শুরু হয়। প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বরকতওয়ালা বানাই দেন। ঠিক সাহার রমাদানের যে আমলগুলো আল্লাহ পাক দিছেন, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মহা বরকত বানাই দিছেন, যাতে আমরা অল্প সময়ে, অল্প আমলে, অল্প পরিশ্রমে অনেক দূর আগে যেতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই সাহারে রমাদান আসার পরে আজকে 14 দিন চলে যাচ্ছে, বাকি আর অর্ধেকের মতো আছে, আমরা এই সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করি, অবহেলায় আমরা যেন এই রমাদানের মতো মহাবরকতময় আমলগুলো, ফজিলতময় আমলগুলো যেন আমাদের থেকে না ছুটে যায়, আমরা খুবই আগ্রহের সাথে, খুবই জান্নাতে যাওয়ার আগ্রহ নিয়ে এই আমলগুলোর প্রতি আমরা মনোযোগী হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর মধ্য দিয়ে আমাদেরকে দুইটা পুরস্কার, মহা পুরস্কার দিবেন। একটা পুরস্কার, আমাদের ঈমানটা বিশুদ্ধ হবে, ঈমানটা বিশুদ্ধ হবে, জান্নাতে যাওয়ার মূল শর্ত ঈমান বিশুদ্ধ হওয়া। ঈমান যদি বিশুদ্ধ না হয় তাহলে জান্নাতে কোনোদিনও যাওয়া, ঈমানের ভিতরে যদি শিরক থাকে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন, ঈমানের ভিতরে যদি কুফর থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বরবাদ করে দেন, তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তাহলে ঈমান বিশুদ্ধ হইতে হবে, রমাদানের সাথে ঈমানের গভীর সম্পর্ক। এই জন্য দেখেন যেই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আনওয়ালা মানুষগুলা, যারা ঈমান এনেছে ওই মানুষগুলো, আল্লাহ পাকের প্রথম সম্বোধনটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক এখানে কাদেরকে ডাকছেন, আরেকটু কাছে করে বলতে হবে, মানে ইমানদার তো ঠিক আছে কিন্তু ইমানদার মানে দূরের মানুষ, বলতে হবে আমাদেরকে ডাকছে, কাদেরকে ডাকছেন, আমাদেরকে, আমরা ইমানদার না, তা আমরা বলতেছি আল্লাহ ইমানদারদেরকে ডাকছে, তো ইমানদার তো আমরাই আর কারা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমান আনা মানুষগুলা। আর কোন ইবাদত ফরজ করার সময় এভাবে ডাকবেন না, নামাজের জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ, এভাবে আল্লাহ পাক ডাক দিয়ে আদরের সাথে, মহব্বতের সাথে, এইভাবে কিন্তু সালাতের কথা বলা হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ এভাবে বলা হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতুজ-যাকাহ, হে ইমানদারগণ যাকাত আদায় করো এভাবে বলা হয় না। একমাত্র সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা দিছেন, সম্বোধনটা করছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ, এটা কেন করছেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছেন, কারণ এই সিয়াম পালনের মাধ্যমে একজন ইমানদারের ইমানটা পরিপূর্ণ হয়, ইমানের বাস্তব প্রতিফলন এই সিয়ামের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ, এর মধ্যে গুরুত্বপূর্ণ ইমানি শিক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের তিনটা গুরুত্বপূর্ণ আমলের কথা একই হাদিসে বলছেন। প্রথম বলছেন, মান সামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, প্রথম বলছেন সিয়াম রমাদান, একই কথাটা একই ভাষায় পরে বলছেন ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এরপরে বলছেন লাইলাতুল কদরের কিয়াম সম্পর্কে ওয়ামান ক্বামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি সুবহানাল্লাহ তিনটা আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ গুনাহ মাফ করে দেন সব আমলের দ্বারা এখন গুনাহ মাফ করার জন্য কিন্তু শর্ত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান রমাদানের সিয়াম পালন করবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে তাহলে সিয়াম দ্বারা গুনাহ মাফ হইতে হইলে শর্ত হইল ঈমানান ওয়া ইহতিসাবান রমাদানের তারাবি তাহাজ্জুদ রাত্রিবেলার সালাতের দ্বারা কিয়ামুল লাইলের দ্বারা গুনাহ মাফ হইতে হইলে শর্ত হইল ঈমানান ওয়া ইহতিসাবান ঈমান বিশুদ্ধ নাই ঈমানের মধ্যে শিরক আবার সারা রমাদান মাস রোজা রাখছে তার গুনাহ মাফ হবে হবে না সারা রমাদান মাস তারাবি পড়ছে সারা রাত অনেক রাকাত হিসাব নাই খালি পড়তেই আছে আল্লাহর ইবাদত করতেই আছে কিন্তু ঈমান ঠিক নাই ঈমানের মধ্যে শিরক একটা গুনাহ মাফ হবে না কিছুর গুনাহ মাফ হবে না লাইলাতুল কদরে শেষ 10 দিন সারা রাত ইবাদত করছে কিন্তু ঈমান ঠিক নেই ঈমান বিশুদ্ধ নেই ঈমানের মধ্যে শিরক আছে কুফর আছে নাফাক আছে এই লোক পুরা রাত লাইলাতুল কদরে সব ইবাদত করুক কিন্তু লাইলাতুল কদরের ফজিলত পাবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ইবাদতের সাথে ঈমানান ওয়া ইহতিসাবান শর্ত দিয়েছেন সিয়াম ফরজের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন অর্থাৎ এই সিয়ামের সাথে ঈমানের এক গভীরতম সম্পর্ক কারণ সিয়াম এমন একটা ইবাদত এই ইবাদতটা কোন ব্যক্তির ঈমান যদি না থাকে করতে পারে না ঈমান যদি পরিপূর্ণ না থাকে সিয়াম পালন করতে পারে না কারণ হলো ঈমান আমরা একটু আগে বলছি ঈমান থাকে অন্তরে ঈমান কালবে থাকে ঈমান বাহ্যিক ভাবে দেখা যায় না সিয়ামও বাহ্যিক ভাবে দেখা যায় না আমরা কি রোজা রাখছি না রাখি নাই এটা কিন্তু আল্লাহ ছাড়া আর একজন আরেকজনের খবর আমরা বলতে পারবো না বাহ্যিক ভাবে এখানে যারা আসছে সবাই রোজাদার সবাই সাইমিন কিন্তু কে গোপনে গোপনে খাই এসছি কে গোপনে চা খাইছি কে গোপনে বিড়ি সিগারেট খাইছি কে গোপনে পানি খাইছি কি খাইছি এটা কিন্তু আমরা একজনেরটা একজনে জানি না এটা জানেন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোন ব্যক্তির যদি পরিপূর্ণ অন্তরে ঈমান না থাকে এই লোক সিয়াম পালন করতে পারে না কেন দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু সে যে খাইবে পান করবে পানি খাইব যা করবে এটা দেখে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সিয়ামের সাথে ঈমানের গভীর সম্পর্ক ঈমান যদি পরিপূর্ণভাবে না থাকে অন্তরে তাহলে সেই ব্যক্তি সিয়াম পালন করতে পারে না এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের সাথে ঈমানের গভীর সম্পর্ক দিয়ে ঈমানান ওয়া ইহতিসাবান বলছেন আমরা একটু আগেই বলছি যে আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে প্রথম শর্ত হইল ঈমান ঈমানটা পরিপূর্ণ করতে হবে এই ঈমান পরিপূর্ণ করার বড় মাধ্যম হইল সিয়াম পালন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আপনার শাফাতের মাধ্যমে যেটা চলতেছিল এটা চলুক না ওইটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আপনার শাফাতের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান হবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নটা করাতে অনেক খুশি হয়েছেন, যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিয়ামতের ময়দানে কিভাবে সৌভাগ্যবান হওয়া যাবে, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা খালিসান মিন কলবিহি আও নাফসিহি। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার শাফাতের মাধ্যমে সফল হবে, সৌভাগ্যবান হবে, যে ব্যক্তি ইমান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, তার অন্তর থেকে খালেস ভাবে বলবে, ইখলাসের সাথে বলবে, মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে না। পাইতে হলে শর্ত হলো যেটা আছে এটাই থাকুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নে খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে, সৌভাগ্যবান হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, এই লা ইলাহা ইল্লাল্লাহটা তার কলবের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে খালিস ভাবে যদি বলে, অর্থাৎ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাবে না, সৌভাগ্যবান হবে না, শাফাআত পাবে না। শাফাআত পেতে হলে এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহটা হবে খালিসান মিন কলবিহি, তার কলবের থেকে, তার অন্তরের থেকে খালেস ভাবে ইখলাসের সাথে বলতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, শাহরে রমাদানের সিয়াম পালন করতে হলে এই সিয়াম যদি খালিসান মিন কলবিহি না হয় তাহলে কোনো ব্যক্তি সিয়াম পালন করতে পারে না, কারণ অন্তর থেকে যদি আল্লাহকে ভয় না করে তাহলে এই লোক বাহ্যিকভাবে দেখাবে যে সিয়াম পালন করতেছে, কিন্তু অন্তরের দিক থেকে সে সিয়াম পালন করে নাই। তাহলে ইমান যে জিনিসটি গোপনীয় জিনিস, সিয়াম ওই রকম একটা গোপনীয় ইবাদত। এই জন্যই সিয়াম পালনের মাধ্যমে একজন ব্যক্তির ইমানটা আরো পরিপূর্ণ হয়, ইমানটা আরো তাজা হয়, ইমানটা আরো শক্তিশালী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেতে হলে, আল্লাহর ওলি হইতে হলে প্রথম যে জিনিসটা ঈমান, সেই ঈমানটা পরিপূর্ণ করার, ঈমানটা শক্তিশালী করার, ঈমানটা বৃদ্ধি করার মাস হইল শাহরে রমাদান। সুবহানাল্লাহ, একজন মানুষ তার অন্তরের সবচেয়ে মহব্বতের জিনিস হলো সম্পদ, সম্পদ মানুষ অন্তর থেকে দিতে চায় না, মানে তার জান চলে যায় তাও সে সম্পদ খরচ করতে চায় না, সম্পদ দিবে না, কিন্তু শাহরে রমাদান আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে তার অন্তরের সমস্ত পঙ্কিলতা কৃপণতা দূর করে তাকে আল্লাহ পাক সিয়ামের মধ্যেই যাকাতের মতো ইবাদত, সাদাকার মতো ইবাদত, এগুলোকেও মাহে রমাদানের ভিতরে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ এগুলো যত বেশি করবে তত তার অন্তর থেকে সমস্ত রকমের কৃপণতা, সমস্ত অন্তরের ইমানি রোগগুলো তার থেকে দূর হয়ে যাবে। অর্থাৎ মাহে রমাদানের, শাহরে রমাদানের সমস্ত ইবাদত ইমান বাড়ানোর, ইমান বৃদ্ধি করার এক একটা মহা ঔষধ। বড় ধরনের ওষুধ। দ্বিতীয় বিষয় যে আল্লাহর ওলি হইতে হইলে আমরা প্রথমে বলছি দ্বিতীয় জিনিস লাগে তাকওয়া, তাকওয়া লাগবে। তাকওয়া যার যত বেশি সেই ব্যক্তি তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সহজে পাবে, আল্লাহর তত নিকটে প্রাপ্ত হবে, তত আল্লাহর নিকটে পৌঁছে যাবে যার তাকওয়া যত বেশি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার যত তাকওয়া বেশি। তাকওয়া যার যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি মর্যাদাবান, তত বেশি সম্মানিত। তাকওয়া যার যত বেশি আল্লাহ পাক তত বেশি মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদেরকে মহব্বত করেন, মুত্তাকিনদেরকে ভালোবাসেন। তাকওয়া যার থাকবে আল্লাহ তাকে জীবনে রিজিকে কষ্ট দিবেন না। তাকওয়া যত বেশি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা, প্রশস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। অনেক সময় আমরা তাকওয়ার কারণে বলি যে এখানে ঘুষ দিয়ে চাকরি করবো, এখানে এই করবো সেই করবো। কেউ যদি তাকওয়া অবলম্বন করে ঘুষের মাধ্যমে চাকরি না নেয়, অবৈধ উপায়ে কোনো চাকরি না নেয়, অবৈধ ব্যবসা না করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে এমন বরকত, এমন প্রশস্ততা দান করেন, আল্লাহ পাক যেই ব্যবস্থাপনা করেন সে কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া যারা অর্জন করে, রাব্বুল আলামিন তাদের জন্য জমিনে অনেক উপায় বের করে দেন। অনেকে বলে যে আজকে জামানায় মিথ্যা না বললে চলতে চলা যায় না, ঘুষ না খাইলে চলা যায় না, সুদ না খাইলে চলা যায় না। আল্লাহ বলতেছেন এটা মিথ্যা কথা। যদি কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে চলার চেষ্টা করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দিবেন, উপায় বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এবং রাব্বুল আলামিন এমন এমন রিজিকের ব্যবস্থা তার জন্য করে দিবেন যেখান থেকে রিজিক আসার সে কোনোদিন কল্পনাও করে না। আল্লাহ পাক তাকওয়ার বরকতে তাকে এত বেশি দান করে। এলাকার মানুষ, জমিনের মানুষ যদি তাকওয়া অবলম্বন করে মুত্তাকিন হয়ে যায়, আল্লাহ পাক আসমান জমিনের বরকতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনবাসী জমিনের মানুষেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যদি মুত্তাকিন হয়ে যায়, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, আসমানের জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিই। সুবহানাল্লাহ। তাকওয়ার বরকতে আল্লাহ পাক আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেন। তাকওয়া যদি কারো ভিতরে থাকে আল্লাহ পাক তাকে ফোরকান দান করেন। এই ফোরকান যাকে আল্লাহ পাক দান করেন সে হক আর বাতিল চিনতে পারে। আল্লাহ পাক ওয়াদা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফোরকানা, হে ইমানদারগণ যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে ফোরকান দান করবেন। ফোরকানটা হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের পার্থক্য সে বুঝতে পারবে কোনটা হক কোনটা বাতিল। এজন্য দেখবেন অনেক বড় আলেম কিন্তু হক আর বাতিল চিনে না, কোনটা হক কোনটা বাতিল চিনে না। বড় আলেম শেরেকও করে, বড় আলেম বেদাতও করে, কোনটা হক কোনটা বাতিল চিনে না, বাতিলের সাথে থাকে। আবার একজন মানুষ লেখাপড়া তেমন জানেন না, তত বড় জ্ঞানী না, বড় আলেম না, কিন্তু আলহামদুলিল্লাহ কোনটা শেরেক কোনটা তাওহীদ, কোনটা বেদাত কোনটা সুন্নত, কোনটা হক কোনটা বাতিল এটা চিনতে পারে। এই জ্ঞানটার নাম হলো ফোরকান। এই ফোরকান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না, শুধুমাত্র যারা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ফোরকান দেন। এটা আল্লাহর ওয়াদা। তাকওয়ার এরকম অসংখ্য বরকত, সবচেয়ে বড় বরকত হলো তাকওয়া, যার যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বন্ধুত্ব বেলায়ের সম্পর্ক তত বেশি। এই রমাদানের মাধ্যমে, রমাদানের যত ইবাদত বন্দেগী আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোর মাধ্যমে বান্দাকে তাকওয়া শিক্ষা দেন, এই তাকওয়াটা বাড়াই দেন। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে সিয়াম ফরজ করেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম ফরজ করার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তোমরা এই সিয়ামের ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করবে, আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের বন্ধুত্ব বেলায়েত বাড়াই ফেলবে। সুবহানাল্লাহ, মানে আগে রমাদানের আগে আল্লাহ সুবহান তাআলার সাথে বন্ধুত্ব যতটুকু ছিল, রমাদান আসার পরে আল্লাহর সাথে বন্ধুত্ব আরো অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, সিয়ামের সমস্ত হুকুম আহকাম বর্ণনা করার পরে সর্বশেষ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন। যে আল্লাহ পাক এইভাবে বিধিবিধান স্পষ্ট করে বর্ণনা করেছেন এই জন্য যাতে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। সিয়ামের ইবাদতের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া। এই তাকওয়া আমাদের জীবনে সর্বত্র দরকার, সবসময় দরকার। তাকওয়া নিয়ে না চললে জীবনের পদে পদে সমস্যার সম্মুখীন হতে হবে। তাকওয়া অর্জন করার জন্য যেই গুণাবলীগুলো দরকার, সেই সব গুণাবলীগুলো, সব অভ্যাসগুলো এই রমাদান মাসের মধ্যে আছে। এই জন্যই রমাদানের মাধ্যমে তাকওয়া বেশি অর্জন হয়। আল্লাহ পাক লাআল্লাকুম তাত্তাকুন বলছেন। যেমন তাকওয়া অর্জন করার এক নম্বর মাধ্যম হলো তাওহীদুল ইবাদা। তাকওয়া অর্জন করতে হলে ইবাদতের তাওহীদ লাগবে, এক নম্বরে ইবাদতের তাওহীদ লাগবে। অর্থাৎ সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র ইবাদত করা, তাওহীদুল ইবাদা, এর জ্বলন্ত একটি মহা উদাহরণ হলো এই সিয়াম, রমাদান মাসের সিয়াম। কারণ রমাদান মাসের সিয়াম যদি কোনো ব্যক্তি তাওহীদুল ইবাদা না থাকে, তার ইবাদতের তাওহীদ যদি না থাকে, তাহলে সে সিয়াম পালন করতে পারে না। কারণ সিয়ামের ইবাদতটা এমন একটা ট্রেনিং, এটা আর কারো উদ্দেশ্যে করা যায় না, কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না, এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা হয়। এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন আসাউমুলি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু বিন আজালি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলতেছেন দা আসাউমুলি, বান্দা সিয়াম পালন করে একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই কারণে সিয়ামের প্রতিদান দেব আমি আল্লাহ স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। এটা একমাত্র আমার জন্য করে, কারণ এটা কাউকে দেখানো যায় না, দেখানোর ইবাদত না। তাহলে তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ সৃষ্টি করতে হলে সিয়াম হলো একটা বড় ধরনের উদাহরণ। আর তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ যত বেশি থাকবে, আল্লাহর এই বান্দা তত বেশি মুত্তাকিন হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করবে, আল্লাহর তত বড় ওলি হবে। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার দ্বিতীয় মাধ্যম হলো আল মুরাকাবা। মুরাকাবা মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণে থাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কার্যক্রম সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, এই জিনিসটার নাম হলো মুরাকাবা। এই মুরাকাবা যার যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তার তত বেশি। এই মুরাকাবাকে হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখো মনে রাখবা বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই অনুভূতি যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আল্লাহর এই বান্দা কোনো গুনাহের কাজ কোনো অপরাধ করতে পারে না, আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতি যদি কারো ভিতরে থাকে এই লোক সুদ খেতে পারে না, এই লোক ঘুষ খেতে পারে না, এই লোক মিথ্যা কথা বলতে পারে না, এই লোক জেনা বেবিচার অশ্লীলতা করতে পারে না, এই লোক মদ পান করতে পারে না, এই লোক কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হইতে পারে না, যদি আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতিটা তার ভিতরে থাকে। আমরা সকলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগের একটা ঘটনা সবাই জানি, যে এক মহিলা তার মেয়েকে রাত্রে বলতেছিলেন যে দুধের মধ্যে পানি মিশাই সকালে বিক্রি করে দেওয়ার জন্য, আর ওই মেয়ে বলতেছিল যে মা যে ওমরের সৈন্যদেরকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে আমরা ঈমান এনেছি তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, দুধে পানি মিশাইলে কেউ না দেখলেও কেউ না জানলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে, এটার নাম মুরাকাবা। এই মুরাকাবা যার ভিতরে যত বেশি হবে তার ভিতরে তাকওয়া তত বেশি হবে, আর তাকওয়া যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্কটা তত বেশি হবে, সুবহানাল্লাহ। রমাদান আমাদেরকে মুরাকাবা শেখায়, এই জন্য দেখেন কোন জায়গায় এমন এমন জায়গায় ঘরের মধ্যে আসি আমরা ইচ্ছা করলে অনেক কিছু খাই ফেলতে পারি কিন্তু খাই না, কারণ কি, যে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখে যাবেন দুনিয়ার কেউ না দেখলেও। এই মুরাকাবা তৈরি করে মানুষের ভিতরে সিয়াম। তিন নম্বর তাকওয়া সৃষ্টির মাধ্যম হলো আল ইক্তিসাদ ফিল ইবাদাহ, ইবাদতের ইক্তিসাদ, ইবাদতের ভারসাম্য, এটা খুবই জরুরি একটা বিষয়, ইবাদতের ভারসাম্য। আজকে আমাদের মধ্যে ইবাদতের ভারসাম্য নেই, মানে একটা কাজ খুব ভালোভাবে করি আরেকটা কাজের কোনো খবরে নেই, ইবাদতের ভিতরে ব্যালেন্স নাই, ইবাদতের ভিতরে ভারসাম্য নেই। কেউ যদি দেখবেন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ক্লাসে তাকে দশটা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, দশ সাবজেক্টের মধ্যে পাঁচ সাবজেক্টে সে 95 করে পাইছে আর পাঁচ সাবজেক্টে সে 20 করে পাইছে, তাহলে কি পাস না ফেল? কিরে কথায় বলা না, সে ঘুমাই গেছেন নাকি, নাকি ইফতারে নিয়ে ব্যস্ত মনোযোগ ওইদিকে? জি, তো এখন এই যে পাঁচ সাবজেক্টে 95 আর পাঁচ সাবজেক্টে পাইছেন 20 করে, তাহলে ফেল, নয় সাবজেক্টে 90 করে পাইছেন, এক সাবজেক্টে খালি আপনি 10 পাইছেন, ফেল, মাশাআল্লাহ, দেখছেন সবাই জানেন। তাহলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতেও সব সাবজেক্টে পাশ করতে হবে, আপনি আল্লাহর ইবাদত হলো 50 সাবজেক্ট, 40 সাবজেক্টে 90 করে পাইছেন আর 10 সাবজেক্টে 10 করে পাইছেন, পাস ফেল, এই জন্য ওই 40 সাবজেক্টে আপনার 90 দরকার নাই, ওখানে নম্বর কমায় নিয়ে আসেন দরকার হলে, ওখানে আপনি 60 নিয়ে আসেন 70 নিয়ে আসেন, কিন্তু যেই সাবজেক্টগুলোতে দুর্বলতা আছে ওই সাবজেক্টগুলোর স্টাডির আমল বাড়াই দেন, এবাদতের মধ্যে ভারসাম্য লাগবে, সব সাবজেক্টে আপনি গড়ে যদি 50 করেও পান তাও আপনি পাস, তাহলে যেটাতে আপনি 90 পান ওইটা কমায়, যেটাতে 10 পান এটারে বাড়াই দেন। আমাদের বর্তমানে সমস্যা দেখবেন কোনো কোনো সাবজেক্টে আমরা 90, কোনো কোনো সাবজেক্টে 0, এরকম অনেক ব্যক্তি দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না? তাহলে নামাজের সাবজেক্টে 90, মা বাবার সাবজেক্টে 0 ভাই বসে দিছে, এই লোক যত নামাজ পড়ুক পাস করবে না, এ ফেল করে বসে থাকবে, কারণ এর ওই সাবজেক্টে ফেল। অনেকে দেখবেন অনেক মা বোন আছে খুব পদ্মাশীল, খুব নামাজি, কিন্তু আবার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, তারপরে পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এই সাবজেক্টে 0 আর নামাজের সাবজেক্টে পদ্মা সাবজেক্টে 90 ভাই বসে আছে, এ কিন্তু ফেল। আবার অনেকে দেখবেন অনেক ভাই খুব নামাজি দিনদার, স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে পিটায়, এরকম আছে না? আবার দেখবেন নামাজ পড়ে খুব সুন্দর নামাজি, আবার অফিসে বসলে ঘুষো খায়, যে এরকমও আছে। এরকম বিভিন্ন ধরনের আমরা আজকে সমাজে ভাইদেরকে দেখি। এজন্য আমাদের এবাদতে ভারসাম্য ঠিক করতে হবে, এবাদতে ব্যালেন্স। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি, কয়েকজন সাহাবি এসেছিলেন, তিনজন সাহাবি নবী সাল্লামের স্ত্রীদের কাছে আসছেন, এসে নবী সাল্লামের এবাদত সম্পর্কে জানতে চাইছেন। নবী সাল্লাহ সাল্লামের এবাদত সম্পর্কে জানতে চাওয়ার পরে তারা বর্ণনা দিলেন যে আল্লাহ রসুল এই এবাদত করেন। তারা মনে করলেন যে এবাদত তো কম, আমরা আরো বেশি করতে হবে। একজন কসম করলেন সারা রাত এবাদত করবেন, একজন কসম করলেন প্রতিদিন রোজা রাখবেন, একজন কসম করলেন যে জীবনে বিয়ে শাদী করবেন না, খালি আল্লাহর এবাদত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লাহু, আল্লাহর কসম জমিনে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি, সবচেয়ে বড় মুত্তাকিন আমি, কিন্তু আমি রাত্রে ঘুমাইও রাত্রে এবাদত করি, আমি মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে ছাড়ি দিই, আমি আবার বিয়ে শাদিও করেছি। এটাই হলো আমি নবীর সুন্না, এটাই তাকওয়ার লক্ষণ। যদি কেউ এই সুন্না থেকে বিচ্যুত হয় সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা যায় মুত্তাকিন হতে হলে এবাদতের ব্যালেন্স, ভারসাম্য লাগবে। সিয়াম আমাদেরকে একটা এবাদতের ভারসাম্য শিখায়। দেখেন ইফতারের টাইম হয়েছে, আপনি যদি কন যে আজকে যেহেতু বড় শায়খ আসছে আজকে ইফতার একটু এক ঘন্টা পরে করি, হবে রোজা হবে, এক মিনিট করলেও হবে না। আল্লাহ তখন খাইতে মানা করছে, না খাওয়ার নাম এবাদত। যখন খাওয়ার অনুমতি দিছেন সাথে সাথে খাওয়ার নাম এবাদত। এই জন্য এখানে আল্লাহ আমাকে এবাদতের ভারসাম্য শিখান, যে সময় ইফতার সে সময় ইফতার, যে সময় কিয়াম রমাদান সে সময় কিয়াম রমাদান, যে সময় সাহারি সে সময় সাহারি, যে সময় খাওয়া যাবে না এ সময় স্টপ। এই এবাদতের একটা ভারসাম্য ব্যালেন্স, এটা মুত্তাকি হতে হলে জরুরি। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা এই সিয়ামের মাধ্যমে দুইটি মূল বিষয় আমরা শিখি, একটা ইমান আর একটা তাকওয়া। এই জন্য আমরা রমাদান মাসে ইমানটাকে বিশুদ্ধ করে নিব। আমাদের ইমানের মধ্যে যদি কোনো শেরেক থাকে, ইমানের মধ্যে যদি কুফর থাকে, ইমানের মধ্যে যদি কোনো বেদাত থাকে, এইগুলোকে আমরা মুক্ত করে নিব, না রমজানের বরকত ফজিলত কিচ্ছু পাওয়া যাবে না। আর একটা হলো তাকওয়া, এই আমলগুলো যদি আমরা বিশুদ্ধ ইমানের সাথে করি তাহলে আল্লাহ পাক আমাদের তাকওয়া বাড়াই দিবেন। আর ইমানের তাকওয়া যদি বাড়াইতে পারি আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহর ওলি হয়ে গেলে আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র শাহরে রমাদানে ইমান এবং তাকওয়ার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।